يصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب তারা যা বলে তাতে আপনি সাবর করুন এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুন সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ وَالطَّيْرَ مَحْشُورَةً كُلٌّ لَهُ أَوَّابٌ আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত আর পক্ষীকুলকেও যারা তার কাছে সমবেত হতো সবাই ছিল তাঁর প্রতি প্রত্যাবর্তনশীল وَشَدَدَنَا مُلْكَهُ وَآتَيْنَاهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ আমি তাঁর সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাঁকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা وَهَلْ أَتَاكَ نَبَأُ الْخَصْمِ إِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَ আপনার কাছে দাবিদারদের বৃত্তান্ত পৌঁছেছে যখন তারা প্রাচীর ডিঙিয়ে ইবাদতখানায় প্রবেশ করেছিল إِذْ دَخَلُوا عَلَى دَاوُدَ فَفَزِعَ مِنْهُمْ قَالُوا لَا تَخَفْ خَصْمَانِ بَغَى بَعْضُنَا عَلَى بَعْضٍ فَاحْكُم بَيْنَنَا بِالْحَقِّ যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল তখন সে সন্ত্রস্ত হয়ে পড়ল তারা বলল ভয় করবেন না আমরা বিবাদমান দুটি পক্ষ একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন সে আমার ভাই সে 99টি দুম্বার মালিক আর আমি মালিক একটি মাদি দুম্বার এর পরও সে বলে এটিও আমাকে দিয়ে দাও সে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে وَإِنَّ كَثِيرًا مِّنَ الْخُلَطَاءِ لَيَبْغِي بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَقَلِيلٌ مَّا هُمْ وَظَنَّ دَاوُدُ أَنَّمَا فَتَنَّاهُ فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ দাউদ বলল সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে শরীরদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী অবশ্য এমন লোকের সংখ্যা অল্প দাউদের খেয়াল হল যে আমি তাকে পরীক্ষা করছি অতঃপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল সিজদায় লুকিয়ে পড়ল এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করল فَغَفَرْنَا لَهُ ذَلِكَ وَإِنَّ لَهُ عِنْدَنَا لَزُلْفَى وَحُسْنَ مَآبٍ আমি তার সে অপরাধ ক্ষমা করলাম নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্তাবা ও সুন্দর আবাসস্থল يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب هي داود আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار আমি আসমান জমিন ও এত উভয়ের মধ্যবর্তী কোনো কিছু অযথা সৃষ্টি করিনি, এটা কাফিরদের ধারণা, অতএব কাফিরদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ জাহান্নাম। أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফিরদের সমতুল্য করে দেব, না আল্লাহ ভীরুদেরকে পাপাচারীদের সমান করে দেব? كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। وَوَهَبْنَا لِدَاوُودَ سُلَيْمَانَ نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ আমি দাউদকে সুলাইমান দান করেছি, সে একজন উত্তম বান্দা, সে ছিল প্রত্যাবর্তনশীল। إِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِيِّ الصَّافِنَاتُ الْجِيَادُ فقال إني أحببت حب الخير عن ذكر ربي حتى توارت بالحجاب ردوها علي فطفق مسحا بالسوق والأعناق যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো তখন সে বলল, আমি তো আমার পরোয়াদিগারকে স্মরণ বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্য ডুবে গেছে, এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করল। وَلَقَدْ فَتَنَّا سُلَيْمَانَ وَأَلْقَيْنَا عَلَى كُرْسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنَابَ আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর সে রুজু হল। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب সুলাইমান বলল, হে আমার পালন কর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না, নিশ্চয়ই আপনি মহাদাতা। তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত। والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, অর্থাৎ যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও দুবুরি, এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। এগুলো আমার অনুগ্রহ, অতএব এগুলো কাউকে দাও অথবা নিজের কাছে রেখে দাও, এর কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب স্মরণ করুন আমার বান্দা আয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল, শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে পৌঁছিয়েছে। ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো, ঝর্ণা নির্গত হলো গোসল করার জন্য, শীতল ও পান করার জন্য। وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ আমি তাকে দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আরো অনেক আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ। وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِهِ وَلَا تَحْنَثْ إِنَّا وَجَدْنَاهُ صَابِرًا نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ তুমি তোমার হাতে এক মুঠো তৃণ শলা নাও, তা দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম সাবরকারী, চমৎকার মানদাসে, নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল। واذكر عبادنا إبراهيم وإسحاق ويعقوب أولي الأيدي والأبصار إنا أخلصناهم بخالصة ذكر الدار وإنهم عندنا لمن المصطفين الأخيار স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালে স্মরণ দ্বারা স্বাতন্ত্র দান করেছিলাম, আর তারা আমার কাছে মনোনীত ও সৎ লোকদের অন্তর্ভুক্ত। واذكر إسماعيل واليسع وذا الكفل وكل من الأخيار স্মরণ করুন ইসমাইল, আল ইয়াশা ও জুলকিফলের কথা, তারা প্রত্যেকে গুণীজন। هذا ذكر وإن للمتقين لحسن مآب جنات عدن مفتحة لهم الأبواب এ এক মহৎ আলোচনা, আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা, সেখানে স্থায়ী বসবাসের জান্নাত তাদের জন্য দ্বার দ্বার উন্মুক্ত রয়েছে। متكئين فيها يدعون فيها بفاكهة كثيرة وشراب وعندهم قاصرات الطرف أتراب সেখানে তারা হেলান দিয়ে বসবে, তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয়, তাদের কাছে থাকবে আয়ত নয়না সমবয়স্ক রমণীগণ। তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য, এটা আমার দেওয়ার ইজ্জাক যা শেষ হবে না। এটা তো শুনলে, এখন দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান্নাম, তারা সেখানে প্রবেশ করবে, অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল। هذا فليذوقوه حميم وغساق وآخر من شكله أزواج إتا উত্তপ্ত পানি ও পূজ, অতএব তারা একে আস্বাদন করুন, এ ধরনের আরো কিছু শাস্তি আছে। هذا فوج مقتحم معكم لا مرحبا بهم إنهم صالوا النار এইতো একদল তোমাদের সাথে প্রবেশ করছে, তাদের জন্য অভিনন্দন নেই, তারা তো জাহান্নামে প্রবেশ করবে। قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار ترى بولبي তোমাদের জন্য তো অভিনন্দন নেই, তোমরাই আমাদেরকে এই বিপদের সম্মুখীন করেছো, অতএব এটি কতই না ঘৃণ্য আবাসস্থল। قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار তারা বলবে, হে আমাদের পালনকর্তা, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন। وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار তারা আরো বলবে, আমাদের কি হলো যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না। اتخذناهم سخريا ام زاغت عنهم الابصار ان ذلك لحق تخاصم اهل النار আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টা পাত্র করে নিয়েছিলাম না আমাদের দৃষ্টি ভুল করছে? এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাগবিতণ্ডা অবশ্যম্ভাবী। قل انما انا منذر وما من اله الا الله الواحد القهار رب السماوات والارض وما بينهما العزيز الغفار বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা পরাক্রমশালী মার্জনাকারী। ما كان لي من علم بالملئ الأعلى إذ يختصمون বলুন, এটি এক মহাসংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন ফেরেশতারা কথাবার্তা বলছিল। قال ربك للملائكة الْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ আমার কাছে এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন আমি মাটির মানুষ সৃষ্টি করব, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ যখন আমি তাকে শোষণ করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব তখন তোমরা তার সম্মুখে সিজদায় নত হয়ে গিও। অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সিজদায় নত হল, কিন্তু ইবলিস সে অহংকার করল এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বললেন, হে ইবলিস, আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? قال انا خير منه خلقتني من نار وخلقته من طين সে বলল আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। قال فاخرج منها فانك رجيم وَإِنَّ عَلَيْكَ لَعْنَتِي إِلَى يَوْمِ الدِّينِ الله বললেন, বের হয়ে যায় এখান থেকে, কারণ তুই অভিশপ্ত, তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। قَالَ رَبِّ فَأَنظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ সে বলল, হে আমার পালন কর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হল সে সময় দিন পর্যন্ত যা জানা। قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব, তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া। قال فالحق والحق أقول لأملأن جهنم منك ومن من تبعك منهم أجمعين الله বললেন, তাই ঠিক, আর আমি সত্য বলছি তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আর আমি লৌকিকতাকারীও নই, এটা তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ মাত্র, তোমরা কিছুকাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে।